الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليهم الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين سورة النحل 36 نمبر آيات جابد الحمد سنا اللہ رب العالمینের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুসলিম ও অমুসলিমের মধ্যে মৌলিক পার্থক্য হলো আকীদাগত পার্থক্য দৈহিক অবয়বের দিক দিয়ে সকল মানুষ সমান সবারই হাত পা চোখ কান মুখ আছে সবারই জ্ঞান বুদ্ধি আছে মানুষ হিসেবে পৃথিবীর সকল আদম সন্তান সমান কিন্তু আকীদা বিশ্বাসের দিক দিয়ে পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত একদল মুসলিম একদল গায়ের মুসলিম হাদিসের ভাষায় বিররুন তাকি ফাজিরুন শাকি পরকালীন দৃষ্টিতে ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর একদল আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন আর একদলকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন কিভাবে জান্নাতে যাওয়া যাবে তার পথঘাট বাতলার জন্য আল্লাহ পাক যুগে যুগে রসুল পাঠিয়েছেন এবং তার ওহির মাধ্যমে বান্দাকে হুঁশিয়ার করেছেন আকীদা ও বিশ্বাস মৌলিকভাবে দুভাগে বিভক্ত একদল মানুষ আল্লাহ প্রেরিত ওহিকে চূড়ান্ত সত্যের উৎস মনে করে আরেক দল মানুষ নিজেদের মতো অন্য কোনো মানুষকে চূড়ান্ত সত্যের উৎস মনে করে মানুষের জ্ঞান আর আল্লাহর ওহি এ দুটির মধ্যে তার পার্থক্য করেন না বরং আল্লাহর ওহিকে জাহেলি আরবরা ভূতের কারবার বলতো জিনের কারবার বলতো এবং আল্লাহ রসুলকে ভূতে ধরা রোগী মনে করত যুগে যুগে সব নবীকেই মাসহুর বলা হয়েছে জাদুকর বলা হয়েছে জাদুগ্রস্ত বলা হয়েছে কারণ মানুষের লৌকিক জ্ঞানের বহির্ভূত যেটাই মানুষ দেখে সেটাকেই তারা অতীন্দ্রিয় কিছু মনে করে বিশ্বাস করতে পারে না এমনকি আল্লাহকেও তারা বিশ্বাস করেনি যতক্ষণ আল্লাহকে সামনে এনে দেখানো হবে বলে তারা উদ্ভট দাবি তুলেছিল এটাতেই প্রমাণিত হয় যে মানুষের জ্ঞান একদল মানুষ একদল নিজের জ্ঞানকে চূড়ান্ত মনে করে নিয়েছে আর একদল মানুষ নিজের জ্ঞানের ঊর্ধ্বে আল্লাহর ওহীকেই চূড়ান্ত জ্ঞানের উৎস মনে করেছে এই আকীদাগত মৌলিক পার্থক্য এখানে আমরা যারা মুসলিম আমরা মনে করি আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহ প্রেরিত ওহীর জ্ঞানের কাছে মুসলিম অর্থই হল আত্মসমর্পণকারী আর প্রত্যাখ্যানকারী যারা ওহীকে তাকে বলা হয় কাফের আর ওহির সঙ্গে অন্য কিছু যারা শরীক করে তাদেরকে বলে মুশরিক। আর যারা মৌখিক স্বীকার করে কিন্তু ভিতরে অবিশ্বাস করে এরা হলো মুনাফিক, কপট বিশ্বাসী। ওহির জ্ঞান মানুষের নিজস্ব লব্ধ জ্ঞান নয়, এটা উপর থেকে অবতীর্ণ জ্ঞান। আল্লাহ যে আছেন তার বিশ্বাস এর জন্য এটা মৌলিক দলিল হিসাবে এগুলো আমরা সামনে প্লেস করি। আল্লাহ রসুল জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ একজন লোক এসে বলছে, হে আল্লাহ রসুল, মদিনা তো শুকিয়ে শেষ হয়ে গেল, মানুষের কোনো ফসল নাই, কিছুই নাই, গাছে খেজুর পাচ্ছে না, সব ধ্বংস হয়ে গেল, পানির বিহনে আমরা তৃষ্ণা ছাতি ফেটে মরছি, আপনি দোয়া করুন বৃষ্টির জন্য। মেম্বারে দাঁড়িয়ে তিনি বললেন, আল্লাহ মাস্তানা গায়সান মগাইসান মারিয়ান মারিয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে পানি পান করাও। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, বৃষ্টি এসে গেল, এতই বৃষ্টি। ওই লোকটি দৌড়ে এসে বলছে, আল্লাহ রসুল শীঘ্র বৃষ্টি বন্ধ করার জন্য বলেন, নাহলে সব ভেসে গেল। এবার আল্লাহ রসুল বলছেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ বৃষ্টি ফিরিয়ে নাও, আমাদের উপরে আর দিও না, বৃষ্টি বন্ধ হয়ে গেল। এটা কি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বান্দার কানেকশনের প্রমাণ নয় কি? আল্লাহ যা আসেন তার প্রমাণ নয় কি? এটা অসংখ্য প্রমাণ আপনাদের জীবনেই আছে। বাচ্চা মরে যাচ্ছে, মা বুকে ধরেছে, আল্লাহ বাচ্চাকে দিব না, আমার বুকটা খালি করো না। বাংলাদেশে ঘটেছে, পত্রপত্রে এসে গেছে, বাচ্চার কাফন পরানো হয়ে গেছে, ঘাড়াঘড়ি নিয়ে যাবে কবরে, মা কোনো মতেই লাশ ছাড়ে না, হঠাৎ বাচ্চা জেগে উঠছে, মা বলে ডেকে উঠছে। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। যদি আল্লাহই ডাক না শুনবে, মৃত্যু বাচ্চা কে জিন্দা করলো? কোন ডাক্তারে করেছে? কারোরই ক্ষমতা নাই। আল্লাহ আছেন তার এরকম অসংখ্য প্রমাণ বান্দার কাছেই রয়েছে। এরপরও যারা অবাধ্য তারা এগুলো মানে না। মূলত এই আকিদা, ওহির বিধান চূড়ান্ত হবে না আপনার আমার যুক্তি পরামর্শ বা জ্ঞান, এটাই চূড়ান্ত হবে, এটার ফয়সালা প্রথমে মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ প্রেরিত ওহি চূড়ান্ত সত্যের উৎস, এ বিষয়ে আমরা সবাই একমত। যারা এর বিরোধিতা করেন তারা কাফের, তারা আদম সন্তান হতে পারে কিন্তু আল্লাহর প্রিয় পাত্র নন। এই আকিদাগুলো আমি একটা একটা কোরআন থেকে আপনাদেরকে বলে দিই, সহজে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমরা প্রত্যেক মানব গোষ্ঠীর কাছে রসুল পাঠিয়েছি একটি দাওয়াত দিয়ে, যে তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত থাকো। আল্লাহ এবং তাগুত সম্পূর্ণ বিপরীত, তাগুত হল শয়তান। ইবলিস কখনোই মানুষকে জান্নাতে যেতে দিবে না, আর আল্লাহ চান সবসময় তার বান্দা জান্নাতে থাকুক। দুটো বিপরীত ধর্মীয় আন্দোলন। আর এইটাকে বলার জন্য, বান্দাকে জান্নাতের দিকে ডাকার জন্য আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীর কাছে রসুল পাঠিয়েছেন। ফিকুল্লি উম্মাতিন, প্রত্যেক মানব গোষ্ঠীর কাছে আমরা পাঠিয়েছি কি দাওয়াত নিয়ে? আনে আবুদুল্লাহ অস্তানিভুত্ত আবু, এখানে আল্লাহ দাসত্ব, এটা হল মৌলিক আকিদা। শয়তানের দাসত্ব এর বিপরীত আকিদা। ফামিন হুম্মান হাদাল্লাহ অমিন হুম্মান হাক্কাত আলাইহিম উদ্দালালা, এই দাওয়াত পাওয়ার পরে আল্লাহ পাক কাউকে হেদায়ত দান করলেন, সুপথ প্রদর্শন করলেন, এবং কারোর উপরে গুমরাহি নিশ্চিত হয়ে গেল। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, অতএব হে আল্লাহর বান্দারা, তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো আল্লাহর উপরে মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছে। দেখো ফেরাউনের কি অবস্থা হয়েছে, দেখো নমরুদের কি অবস্থা হয়েছে, দেখো আদ সামুদের কি অবস্থা হয়েছে, তোমরা একটু ঘুরে দেখো, দেখো লুতের কমের অবস্থা দেখে আসো, যাও জর্ডান নদীর পাশে বিশাল পড়ে আছে, পুরো একটা দেশকে উপরে তুলে উপুড় করে ফেলে শেষ করে দেওয়া, আর কি চারটি কেন কথা মনে করেন নাকি, পুরো বাংলাদেশকে উঁচু করে ফেলে যা, উপুড় করে ফেলে দেয়, চিহ্ন না থাকে, এ কি যাতা বিষয়। অত একা জিব্রাইল কাজটা করে দিয়েছে, তো প্রমাণ হিসেবে এখনো যান দেখে আসেন। ওই পানি আছে সেখানে, বহু পানি আছে কিন্তু কিছুই হয় না, কোনো প্রাণীর জন্ম হয় না, যুগ যুগ ধরে পড়ে আছে সেখানে, গজব ডাইরেক্ট চোখে দেখেও বান্দা শেখে না। আল্লাহ বলছেন ফিদালিকা আয়াতিন লিল মুতাওয়াসসিমিন, যারা চক্ষুষ্মান তাদের জন্য এইসব গজবের মধ্যে দৃষ্টান্ত রয়েছে আল্লাহর অস্তিত্বে। হতভাগা মানুষ জ্ঞান ধারণ করে না, সেগুলোকে বানিয়েছে এখন কি বলবো, সে ওই শিক্ষা সফরের নাম করে সেখানে যায় সব খেলা করছে, দেখতে যায়, শিক্ষা গ্রহণ কেউ করে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা এইসব জায়গায় গিয়ে কাঁদো যেন ওরকম গজব তোমার পর না হয়, আর আমরা কান না কোথায় যে ফুর্তি করি। এরপরে আল্লাহ বলছেন রসুলদেরকে কেন পাঠিয়েছি আমি, ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আমি রসুল পাঠিয়েছি এই জন্য যে আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে আনুগত্য করা হবে। রসুল শুধুমাত্র তোমাদেরকে সংবাদ দিতে আসেন নাই, এবং তাদের প্রতি তোমাকে আনুগত্যশীল হতে হবে। বড় বড় হাদিসের পণ্ডিত আছে কিন্তু তারা বেদাতি, হাদিস কিন্তু খুব জানে, বেদাত ওরা হাদিস বলতে পারে, অন্য সহি জয়ীব নিয়ে কচকচানে খুব পারে, কিন্তু হাদিসে যে আনুগত্য করতে হবে এটা তারা মানে না। বোখারি শরীফ গুলি খাওয়ালেও তারা বুকের উপরে হাতে বাঁধে হাদিস মানবে না। আজান রফুল আদানের 450 হাদিস সামনে রাখলেও ওটা ওরা মানবে না। আমিন জোরে বলে হাদিস দেখিয়ে দিলেও তারা মানবে না, কারণ তারা তাদের জ্ঞানের উপাসী, তারা তাদের নেতা বা ইমামের উপাসী, তারা আল্লাহ রসুলের আনুগত্যশীল নয়। অর্থাৎ রসুল এসেছিলেন লিউতা, তার আনুগত্য করা হবে, এই জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন। তিনি কেবল কিছু বাণী প্রদান করবেন আর আমরা শুনি একটু খুশি হব, আলহামদুলিল্লাহ পড়বো, ইন্নাল্লাহ পড়বো, জি না, এজন্য রসুল আসেন নাই। রসুল এসেছেন তার কথাগুলো তোমরা মেনে নেবে, সেজন্য আমরা রসুল পাঠিয়েছি। করোনার আয়াত সূরা নিসা 64 নম্বর আয়াত, ওমা আরসালনা রাসূলিন ইল্লা লিইউতা, আমরা পাঠিয়েছি রসুলদেরকে এই জন্য যে তোমরা তাদের আনুগত্য করবে, বিইজনিল্লাহ, এটা আল্লাহর অনুমতিক্রমে আমি নির্দেশ দিয়েছি বলে আনুগত্য করবে, নইলে রসুলের আনুগত্য পাওয়ার কোনো অধিকার নাই। তিন নম্বর, ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, রসুলদের সর্বশেষ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে শুধুমাত্র কোন একজন সন্তানের পিতা হিসেবে পাঠাই নাই। আরবে লোকরা যায়েদ বিন হারেসাকে আল্লাহ রসুলের ছেলে হত, পালক পুত্রকে তখন নিজের পুত্র ধারণা করা হতো, এবং পালক পুত্রের স্ত্রীর সঙ্গে বিবাহ হারাম মনে করা হতো। এই কুপ্রথা নস্যাত করার জন্য যায়েদ বিন হারেসা তার স্ত্রী জায়নাব বিনতে জাহাসকে তালাক দিলেন, অথবা আল্লাহ রসুল তাকে বিবাহ করলেন। এটা তো মুনাফিকরা তার সুযোগ পেয়ে গেল, কাফেররা তো আসেই, চারিদিকে লড়াই দিল, দেখো মোহাম্মদ তার ছেলের বউকে বিয়ে করছে। তখন এই আয়াতটা নাজিল হয়, ওয়া কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মোহাম্মদ তোমাদের কোন বেটার বাবা হিসেবে দুনিয়া আসে নাই, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি এসেছেন আল্লাহ রসুল হিসাবে এবং শেষ নবী হিসাবে। রসুল 124,000 আপনারা সবাই জানেন, সর্বশেষ রসুল আমাদের রসুল, তার সম্পর্কে কোরআন কি বলছে, মা কানা মুহাম্মাদুন, মোহাম্মদ নাম ধরে বলছে, এখানে কোনো ফাঁক জোক নেই যে আপনি আর কাউকে ঢুকাবেন এখানে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, সূরা আহজাব 40 নম্বর আয়াত। মোহাম্মদ তোমাদের কারো পুত্রের পিতা নহেন, তিনি হলেন আল্লাহর রসুল এবং শেষ নবী, আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। এই আয়াতটি বাংলাদেশের মিলাদের আয়াতে পরিণত হয়ে গেছে, কিয়ামের আয়াত, এটা বলে সব দাঁড়িয়ে যায়। হতভাগারা জানে না যে আয়াতের মর্যাদা কি। এই তিনটি আয়াত মৌলিকভাবে আপনার সামনে তুলে ধরলাম, এক যে আল্লাহর দাসত্ব করাটাই হচ্ছে মূল আকিদা, দু নম্বর আকিদা হচ্ছে রসুলদের আনুগত্য করা, রসুলদের মাধ্যমে আল্লাহ পাক তার বিধান পাঠিয়েছেন এবং তাদের আনুগত্য করাটাই আমাদের দায়িত্ব, আর তিন নম্বর রসুলদের মধ্যে সর্বশেষ রসুল হচ্ছেন আমার এবং আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো পিতার কোন পুত্রের পিতা হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সর্বশেষ নবী হিসেবে গুরুত্বপূর্ণ, এবং তিনি বলে যাচ্ছেন আমাদের কেন পাঠাচ্ছেন রসুলগুলাকে, কি জন্য পাঠিয়েছেন। সুরা ইয়াসিন পাঠ করুন, 70 নম্বর আয়াত। লিউনজিরা মান কানা হাইয়ান ওয়া ইহাক্কাল ক্বাউলু আলাল কাফিরিন, যুগে যুগে রসুল এসেছেন একটাই কারণে, ভূপৃষ্ঠে যারা জীবিত প্রাণী আছে অর্থাৎ মানুষ এবং জিন তাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য তারা এসেছেন। ওয়া ইহাক্কাল ক্বাউলু আলাল কাফিরিন, এবং কাফেরদের উপরে যেন আল্লাহর বিধান সাবেত হয়ে যায়, যেন আল্লাহ পাক কিয়ামত দিন বিচার করার সময় বলতে পারেন, এই কাফেররা তোমার কাছে তো আমরা রসুল পাঠিয়েছিলাম, মাননি কেন, অথবা যাও আজকে জাহান্নামে। একজন লোককে দায়ী করতে গেলে সাক্ষী প্রমাণ লাগবে না, সেজন্য রবি রসুল পাঠিয়েছি তাদের দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য, পৌঁছানোর পরে যদি কেউ অস্বীকার করে তাহলেই তো তাকে জাহান্নামে দেওয়া যাবে, তো না পৌঁছে কেমন করে দেওয়া যাবে। সেজন্য আল্লাহ বলছে ওই হেকাল কৌল আলাল কাফরিন, কাফেরদের উপরে যেন আমার কৌল সুনিশ্চিত হয়ে যায়, সাবেত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, সেজন্য আমরা নবী পাঠিয়েছি। লিউন যারা মানকান হাইয়ান, যারা জীবিত তাদেরকে ভয় দেখানোর জন্য, মরা মানুষে কি ভয় দেখাবে। আর আমাদের রসুল সম্পর্কে খাস করে বলছেন আল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাত ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। এটা আমাদের নবীর একটা খাস মর্যাদা, আগে বললো সব নবী সম্পর্কে, এবার বিশেষ করে আমাদের নবী সম্পর্কে বলা হচ্ছে ওমা আরসালনাকা, তোমাকে আমরা পাঠিয়েছি শুধুমাত্র একটি কাজে, ইল্লা কাফাতাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য। অন্য নবীরা এসেছিল এক একটা গোত্রের জন্য, মুসা, ঈসা, সুলাইমান, দাউদ, ইলিয়াস, জাকারিয়া, আইয়ুব, শোয়েব, সবাই এসেছেন বনু ইসরায়েলের জন্য, কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে আমরা পাঠিয়েছি বিশ্ব মানবতার জন্য বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের নবীর সবচেয়ে বড় মর্যাদা, তিনি ইহুদির নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি হিন্দুর নবী, তিনি সকল জাতি সকল ধর্ম সম্প্রদায়ের নবী, এই অধিকার বিশ্বের কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। আবার বলুন আলহামদুলিল্লাহ। ওলাকিন্না আকসার নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। এবার আমার নবী বলছেন, শোনেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, والذي نفس محمد بيده لا يسمع بي احد من هذه الامه يهودي كان او نصراني يهودي ولا نصراني ثم يموت ثم ولم يؤمن بالذي ارسلت به الا كان من اصحاب النار رواه مسلم। মুহাম্মাদের জীবন যার হাতে নিহিত তার কসম করে আমি বলছি, আমি যে এসেছি এই সংবাদ শোনার পরে, সে ইহুদি হোক আর নাসার হোক, যদি সে আমার আনিত ইসলামের উপরে ইমান না এনে মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিনা সাহাবিন নার, অবশ্যই সে জাহান্নামী হবে। মুসলিম 153 নম্বর হাদিস, মিশকাত মাত্র 10 নম্বর হাদিস, বাড়ি যেটি পড়ে নিয়ে মিশকাত খুলে। তাহলে আমাদের নবী সম্পর্কে মর্যাদা তো শুনলেন, আল্লাহ নিজেই বললেন শেষ নবী, বিশ্ব মানবতার নবী, আর আল্লাহ রসুল বলছেন, মনে রাখবেন আল্লাহ রসুল নিজে কোনো কথা বলেন না, ওমা এন্ত কানাল হাওয়া, তারপর কি ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুহা, ওহি নাজিল না হওয়া পর্যন্ত আমার রসুল কোনো কথা বলেন না, এটা নিঃসন্দেহে আল্লাহর ওহি। যে যা কসম করে বলছি, আমার আনিত ইসলামের উপর যদি কেউ ইমান না আনে সে অবশ্যই জাহান্নামী হবে, ইহুদি হোক আর নাসারা হোক, যে বড় ধর্মের মানুষ হোক না কেন, এটা নিশ্চিত হয়ে গেল। এগুলো আকিদা, এই আকিদা যদি আপনার না থাকে তাহলে আপনি মুসলিম নন। এক নম্বর আকিদা, আপনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবেন এবং কেবলমাত্র সার্বিক জীবনে তারই দাসত্ব করবেন। 2 নম্বর আকিদা, রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে ভয় প্রদর্শনের জন্য। 3 নম্বর আকিদা, আমাদের রসুল শেষ নবী, তারপর আর কোনো নবী নাই, ঠিক তো, এবং সেই নবীর আনুগত্য না করলে সে অবশ্যই জাহান্নামী হবে। আর সেই সঙ্গে তিনি যেটা নিয়ে এসছেন সেটা কি, কোরআন হাদিস মেনে ইসলাম হয়, তাই না, রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা, ইসলামে অবিশ্বাসী কোনো ব্যক্তি জাহান্নাম ছাড়া তার ভাগ্যে কিছু নাই। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, তার আনিত দিন কোরআন হাদিসের উপরে বিশ্বাস, এবং তিনি যে শেষ নবী এর উপরে বিশ্বাস, এই মৌলিক বিশ্বাসের ব্যত্যয় ঘটলে সে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এবারে আসেন আমরা আলোচনা করি আশুরা তো কালকে, তাই না? গত জুমায় আশুরা সম্পর্কে শুনেছেন? বাংলাদেশে আশুরা হয় শাহাদাতে হোসেনের শোক দিবস হিসাবে। নাজাতে মুসার খবর বাংলাদেশের মানুষ জানত না যদি নাকি আমরা আশুরের মহরম বই বের না করতাম 2003 সালে, এবং তার আগে 1986 সালে 1984 সালে যদি লিফলেট না ছাড়তাম সারা দেশব্যাপী। আমরা কখনোই শুনি নাই যে এই আশুরা বলতে শাহাদাতে হোসেন নয়, আশুরা বলতে যে ফেরাউনের সলিল সমাধি এবং মুসার নাজাত। এটা আমাদের কোনো বক্তা ছোট বলে কারামুগ্ধে আমরা শুনতাম না। এই সমাজে কি হয়েছে, কান্নাকাটি হয়তো, হক বাতিলের লড়াই, সবাই হোসেন সেজে ঘোড়ায় সওয়ার হয়ে সেলিব্রেশন লাঠি নিয়ে বাঁশের চটা দিয়ে তরবারি বানিয়ে রং মাখিয়ে রং ছিটিয়ে রক্ত বের করে রাস্তায় রাস্তায় মিছিল করা, এটি তো আমরা জানতাম চিরকাল আশুরা। এই আশুরা পাল্টে গেল হঠাৎ করে কেন? যদি আল্লাহ পাক আপনাদের মধ্যে কিছু দিনদার পরহেজগার সত্যসেবীকে বাংলার জমিনে কাজ করার সুযোগ না দিতেন, এদেশের মানুষ চিরকালই ওই লাঠি খেলাই করে মরত, আসল খবর কেউই জানত না। এদের আকিদা কি? বাংলাদেশের মানুষ শুধু নয়, অন্য দেশের মুসলমানদের মধ্যে একটা হীন, যাকে আমরা ইনফেরিটি কমপ্লেক্স আছে, হীনমন্যতা আছে, সেটা এই ইসলামের নাম করে যেও যদি কেউ ক্ষমতায় পায়, রাজনৈতিক ক্ষমতায় আসীন হয়, বাস তাকেই হকমন্ত্রী মনে করে নেয় যে আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহ ইসলামকে বিজয় দান করেছেন। ক্ষমতায় গেলেই সেটাই হলো হক, ক্ষমতা যেতে না পারলে সে হলো বাতিল। তাদের আকিদা হল দিন দর আসলে হুকুমতের নাম হয়, দিন আসলে হুকুমতের নাম। সালাত সিয়াম হজ জাকাত উসকে তমরিনা জানি ট্রেনিং কোর্স হয়, এই যে সালাত সিয়াম এগুলো আমরা করি, এগুলো বলি হুকুমত পাওয়ার জন্য ট্রেনিং কোর্স। সালাত সিয়াম না করলে মুসলমান হওয়া যায় না, ইসলামের নিয়ম নিদর্শনগুলো মানতে হয়, এটা হলো আমাদের ট্রেনিং। আসল উদ্দেশ্য হলো ওই হুকুমত দখল করা, যে ব্যক্তি হুকুমত দখল করবে সেই হলো প্রকৃত কামেল মুসলমান। হুকুমত দখল না করা পর্যন্ত সে নাকেস মুসলমান, ত্রুটিপূর্ণ মুসলমান। এই আকিদা যারা বিশ্বাসী, যখন এই 1979 সালে ইমাম খোমেনি ক্ষমতায় গেলেন ইরানে, বিপ্লব ঘটালেন, তখন বাংলাদেশের পত্রপত্র বেশি ইসলামী পত্রিকাগুলো তাকে একেবারে মাথায় তুলল, এ যুগের সবচেয়ে বড় বিপ্লবী, ইসলামী বিপ্লবের মহান আয়োগ, এইসব বাংলার ভাষা তো সবাই মনে থাকে না, তখন খুব পড়তাম আমরা এগুলো পত্রিকায়। সবচেয়ে আকিদাগত এই বিভ্রান্তি এখানে ঢুকেছে আমাদের মধ্যে। যখনই যে ক্ষমতা যায় তাকেই মনে করিব যে শিরোমণি তিনি সবার উপরে। ধর্মনিরপেক্ষতাবাদীরা তাদের কোন নেতা ক্ষমতা গেলে বলে হ্যাঁ ইসলাম পরাজিত হলো, আমরা বিজয়ী হলাম। ইসলামপন্থীরা ক্ষমতা গেলে মনে করে কুফুর পরাজিত হলো, ইসলাম বিজয়ী হলো। আসল বিষয়টা এর মধ্যে নয়। তাহলে সারে খলিফার পরবর্তীকাল থেকে এ পর্যন্ত ইসলাম পরাজিত হয়ে আছে নাকি? ইসলাম কোনোদিনই পরাজিত নয়, কারণ ইসলামের যে আকিদা বিশ্ব বিজয়ী আকিদা। রাজনৈতিক ক্ষমতা দিয়ে কখনো ইসলামকে মান্য করা যাবে না, পরিমাণ করা যাবে না। তাহলে বলা যাবে দাউদ সুলাইমান ব্যতীত বিশ্বের সকল নবী ব্যর্থ ছিলেন, কারণ কোন নবী তো ক্ষমতা জানি। মুসা ক্ষমতা গেছে, ঈসা ক্ষমতা গেছে, ইব্রাহিমকে ক্ষমতা গেছিল, সবকে ব্যর্থ। এই আকিদের আঘাত দূর করেন। এবার আসুন আমরা দেখি খোমেনির চেহারাটা কি। তার নিজের লেখা বই থেকে তিনি তার আকিদা প্রকাশ করেছেন বিশ্বব্যাপী, লক্ষ লক্ষ কপি বাংলাদেশে বিতরণ করা হয়েছে, তাদের নিউজ লেটারের মধ্যে বহু কিছু বলা হয়েছে, এগুলো আমরা বলি না। আশুরার এই বিষয়টি তারাই সামনে এনেছে। গত জুমায় বলেছিলাম 61 হিজরিতে ইমাম হোসেন মারা গেছেন, কারবালা শহীদ হয়েছেন, 352 হিজরির আগ পর্যন্ত কোনোদিন বিশ্বে কোথাও এই শোক দিবস হিসেবে আশুরা পালন করা হয়নি। শিয়া আমির মহিজুদ্দিন মহিজুদ্দৌলা এই ব্যক্তি প্রথম হুকুম দিয়ে শোক দিবস পালন করান এবং মেয়েদেরকে রাস্তায় বের করান, তাদেরকে কাপড় খুলতে বাধ্য করেন, মুখে কালি মুখে রাস্তায় হাঁটতে বাধ্য করেন শোক দিবস পালন করার জন্য। দোকানপাট রাস্তাঘাট সরকারি সব তহবিল বন্ধ, এইসব কারবার তারাই শুরু করলো প্রথম, এবং সুন্নিদেরকে পিটিয়ে বাগদাদের মাটি লাল করে দিল, এখন পর্যন্ত সে মারামারি চলছে। এদের আকিদা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম, কারণ এগুলো সাধারণত আমরা বলি না। কিন্তু মৌলিক বিষয়গুলো না বললে আকীদা পরিষ্কার থাকবে না, যেন আপনারা ধোকায় না পড়েন এবং নিজেদের আহলে সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাস সম্পর্কে দুর্বলতা না আসে। সেজন্য আমাদের আকীদা এবং তাদের আকীদা আপনাদের সামনে তুলে ধরাটাই আমাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র মুসল্লিদেরকে হুঁশিয়ার করার জন্য, অন্য কোনো কারণ নয়। তাদের সঙ্গে যুদ্ধ করা, গালিগালাজ করা, এগুলো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য শুধুমাত্র তাদের আকীদা সম্পর্কে, বিশুদ্ধ আকীদা বিষয়ে মুসলিম উম্মাকে হুঁশিয়ার করা। বহু আকীদা রয়েছে, বড় বড় বই আছে, মাত্র তিনটি আপনাদের সামনে তুলে ধরব জুমার খুতবার সময়সীমা দিয়ে খেয়াল করে। তারা ইমাম মানে আপনারা জানেন সবাই, খোমেনির নামের সঙ্গে কি বলা হয়, ইমাম খোমেনি বলা হয় না। এই ইমামতের আকিদা ভিলায়াতের আকিদা রিসালাতের বিরোধী। আমরা কিন্তু ইমাম আবু বকর বলি না, ইমাম ওমর বলি না। ইমাম তাদের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন ইসনা আশারিয়া মজহাব অর্থাৎ বারো ইমামে বিশ্বাসী, এদের সংখ্যা ইরানে নাকি 90%। তাদেরই সাপোর্টে খোমেনি বিপ্লব করার সুযোগ পেয়েছেন। তাদের প্রথম ইমাম হচ্ছেন আলী, তারপরে হাসান, তারপরে হোসেন, তারপর জয়নুল আবেদিন, তারপরে তাদের বংশের শুরু করতে হতে সর্বশেষে 12 নম্বরে হাসান আসকারি। 12 নম্বর ইমাম 4 বছর বয়সে খাটের তলে চলে গেছিল, তারপর তার মা খুঁজে পায়নি। এখন তো সেই ইমাম আসবেন, সে অপেক্ষায় তারা আছেন। সেই ইমাম আসার পরে সুন্নিদের কতল করবে, সব খতম করে দেবে। যেমন আমরা আকিদা পোষণ করি, ইমাম মাহাদি আসবে, তারপরে সব ধ্বংস করে দিবে। ওরা আকিদা পোষণ করে, ওদের সে 12তম ইমাম যিনি হারিয়ে গেছেন উনি আসবেন, এই যে সুন্নি খতম করবে। এই 12 ইমামের বিশ্বাসী লোকদের নেতা হচ্ছেন খোমেনি, রাজনৈতিক নেতা। তারপরে অনেক নেতা হয়েছে, তাদের মূল নেতা ইমাম জাফর সাদেকের নাম করে ওরা সবগুলো বলে বইপত্রে। ইমাম সম্পর্কে আকিদা তার মূল জাফর সাদেকের লেখা থেকেই আপনাদের বলছি, নাহানু খাজানু ইলমিল্লাহ, নাহানু তারাজিমাত আমরিল্লাহ, নাহানু কওমুম মাসুমুন, উমরা বিতাআতিহা বিতাআতিনা ও নুহিয়া আন মাসিয়াতিনা, নাহানু হুজ্জাতুল্লাহিল বালেগা আন মান দুনা সামায়ে ফাওকাল আরদ ওয়া ক্বালা ইন্নাল আইমা ইয়ালামুনা মা কানা ওয়া মা সায়াকুন ওয়া ইন্নাহু লা ইখফা আলাইহিম শাইউন। উসুলুল কাফি 160 পৃষ্ঠা, তাদেরই বই। নাহানো খাজানু ইলমিল্লাহ, আমরা আল্লাহর ইলমের ভাণ্ডার রক্ষক। বলেন আলহামদুলিল্লাহ নাকি? ইন্না লিল্লাহ, আল্লাহর ইলম কি তো ওরা জানে? মানুষের ক্ষমতা আছে আল্লাহর ইলমকে নিজের মধ্যে নিয়ে আসা? 2 নম্বর, নাহানো তারা যেমত আমরিল্লাহ, আমরা আল্লাহর কাজ সমূহের মুখপাত্র। আল্লাহ কি কি কাজ করবে এগুলো আমরা বলি, আমাদের মুখ দিয়ে আল্লাহগুলো করিয়ে নেয় বলেই নেয়। যেন দেশের মুখপাত্র প্রধানমন্ত্রী না, বিদেশে যে উনি যেন কথা বলেন, 16 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে তো কথা বলেন, ঠিক না? এটাকে তর্জমা বলা হয়, তর্জমান। এর বহু বচন আছে, নাহানো তারাজিম আমরিল্লাহ, আমরা আল্লাহর কর্মকাণ্ড সমূহের তারাজিম অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর মুখপাত্র। নাহানো কম মাসুমুন, আমরা নিষ্পাপ জাতি। কিছু বলছেন না যে বলে নাউজুবিল্লাহ মিন জালিক, এগুলি বিশ্বাস করে নিলেন নাকি আপনারা? নাহানো মাসুমুন, আমরা নিষ্পাপ। বলুন পৃথিবীতে নিষ্পাপ কারা? সেরেব নবীরা, আর কেউ না, এমনকি সাহাবিরাও না, সিরেফ নবীরাই নিষ্পাপ। আর এরা বলছে নাহানো কওমু মাসুমুন, আরবি তো অনেকে বুঝতেই পাচ্ছেন, আমরা মাসুম জাতি। উমরা বেতাআতেনা নুহিয়ান মাসিয়াতেনা, আমাদের আনুগত্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের অবাধ্যতা করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাহানো হুজ্জাতুল্লাহিল বালেগা আন মান দুনা সামায়ে ফাওকাল আরজ, আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে আমরা তাদের উপরে হুজ্জাতুল্লাহিল বালেগা, আল্লাহর পূর্ণাঙ্গ দলিল, অর্থাৎ আমরা যা বলবো এটাই ফাইনাল এর উপরে আর কারো কোনো কথা চলবে না। যেরকম হাইকোর্টের প্রধান বিচারপতি যে কথা বলেন সেটি আমরা বাধ্য হয়ে মেনে নেই, অন্যায় বিচার হলেও ফাঁসির কাষ্টে নিজের গলাটা ঝুলিয়ে দেই, বিচার আমি জানি আমি নির্দোষ, এরপরেও যেহেতু বিচারে আমার রায় হয়েছে ফাঁসির, আমার এখন পথ থাকে না, তাই না? এটা হলো হুজ্জাতুল্লাহ আল বালেগা ফি দুনিয়া, ওনারা হচ্ছেন হুজ্জাতুল্লাহ আল বালেগা বা নাউজুবিল্লাহ মিন যালিক। আরো মারাত্মক কথা তারা বলছেন, ইন্নাল আইম্মা ইয়ালামুনা মা কান ও মা সায়াকুন, ইমামগণ জানেন যা হয়ে গেছে এবং যা আগামীতে ভবিষ্যতে হবে। এটা কি বিশ্বাস করা যাবে? ওর বেটা ইমামের কালকে পেটের ব্যথা হবে তাও জানে, আগামী কালকে ওর পেটের ব্যথা হবে, ওকে খবর রাখে আজকে, অথচ বলে দিল মা কান ও মা সায়াকুন, যা হয়ে গেছে এবং যা আগামীতে হবে সব আমাদের ইমাম সাহেবরা জানেন। وَإِنَّهُ لَا يَخْفَى عَلَيْهِمْ شَيْءٌ, তাদের কাছে কোনো কিছুই গোপন নয়। ওর নাউজুবিল্লাহ মিন যালিক, ওর পেটের মধ্যে কি আছে, ওর মাথায় কটা চুল আছে বলতে পারে? অর্থ বলে গেল তাদের কাছে কোনো কিছুই গোপন নয়। উসুলুল কাফি 160 পৃষ্ঠা গেল। এটা আসল লোকটার কথা বলি, ইমাম খোমেনি কি বলছেন, ইন্না লিল ইমানে মাকামা মাহমুদান ওয়া খিলাফাতান তাকবিনিয়াতান তাখদাউ বিলাইয়াতিহা জামিয়া জাররাত হাজাল কওন, ইমামের জন্য প্রশংসিত স্থান রয়েছে। আর আমরা বলি কি মকাম মাহমুদ কার জন্য? আমাদের রসুলের জন্য না? ওয়াবাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াআতা, আর উনারা বলছেন লিল ইমামে মাকামাম মাহমুদা, তাদের ইমামের জন্যই সেই মকাম মাহমুদটা আছে, অর্থাৎ খোমের জন্যই আছে ধরে নিতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, খিলাফাতান তাকবিনিয়াতান তাখদাউ লিওয়ালায়াতি জামিয়া যাররাতি হাযাল কাউন, এই পৃথিবীতে যত অণু পরমাণু আছে, যাররা মানে কি অণু, যত অণু পরমাণু আছে শুধু মানুষ না, সব কিছুর উপরে প্রকৃতির উপরে তাদেরই খেলাফত জারি আছে। নাউযুবিল্লাহ মিন যালিক, নিজে বিমানে ছাড়া চোট কোথাও যেতে পারে না, কারে না উঠে কোথাও হাঁটতে পারে না। বেশ বলুক না সুলেমান আসলের মতো, এই বাতাস আমি ইমাম খোমেনি আমাকে নিয়ে তুমি আমেরিকা চলো, যাবে? অনু পরমাণু উপরে তো খেলাফত আছে, এটা দেখাই দিলে হতো, ছিল তো হজরত সুলেমান আলাইহিসসালামের, তাই না? জিন ইনসান পশু পাখি এমনকি পিঁপড়া পর্যন্ত সুলেমানের কথা শুনতো, তিনি কখনো এই দাবি করেন নাই। অথচ ওনাদের কোনোই ক্ষমতা নাই, পেট ব্যথা করলে হাসপাতাল যায়, আর তিনি বলছেন এই পৃথিবীর অনু পরমাণু সবার উপরে তাদের খেলাফত জারি আছে, পেটের মধ্যে যে পোকাগুলো আছে তো ওর উপরে খেলাফত জারি আছে নাকি? কে বলবে এদেরকে কথা? এটা ইমাম খোমেনির কথা বলছে আমাদেরকে। ওয়া ইন্না লি আইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নবিয়্যুন মুরসাল, নাউযুবিল্লাহ মিন যালিক। এই আমি যেহেতু আরবি জানি বলে আমার আগে নাউযুবিল্লাহ পড়া লাগবে, এত মর্মান্তিক বাজে কথা মানুষ বলতে পারে? বলছেন ইন্না লি আইম্মাতিনা মাকামান, আমাদের ইমামদের এমন উচ্চ মর্যাদা রয়েছে, লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব, যেখানে পৌঁছতে পারেনি আল্লাহ নৈকট্যশীল কোন ফেরেশতা, ওলা নবীউন মুরসাল, আল্লাহ প্রেরিত কোন নবী। এই কথা বলা যায়? ইমামদের মর্যাদা জিবরাইল ফেরেশতা চাইতে বেশি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কল্পনা করা যায়? এটা ইমাম খোমেনির বই আল হুকুমাতুল ইসলামিয়া 52 পৃষ্ঠা, কায়রো ছাপা 1979 সালে, পারলে ল্যাপটপ বের করে পড়ে দেখি। তিনি আরো বলছেন গাফলা, আমাদের ইমামদের মধ্যে যদি কোনো ভুল হয় বা কোনো ব্যাপারে গাফলত হয়, উদাসীনতা আসে, এটা কল্পনাও করা যায় না। চিন্তা করতে পারেন, ভুল তো প্রত্যেকটা মানুষেরই হয়, হয় না? আল্লাহ রাসূল ভুল হয় নি, ওই জন্য তো সহযোগিতা দিতে হয় সালাতের মধ্যে। ওনাদের ভুলও হয় না, ভুলে চিন্তা করাও যাবে না, লেয়াতা সাব্বারো ফিহিম সাহওয়া, তাদের মধ্যে সাহ অর্থাৎ ভুল হয় এটা কল্পনাও করা যাবে না, কল্পনা করলে সে কাফের হয়ে যাবে। এবার আসেন কোরআন সম্পর্কে, তারা বলছেন জাফর সাদেক আসল ইমাম বলছেন ইন্দানা মুসহাফু ফাতেমা আলাইহাস সালাম ওহুয়া মুসহাফুন ফিহে মিসলা কুরআনিকুম হাযা সালাসা মাররা ওয়াল্লাহি মা ফিহে মিন কুরআনিকুম হারফুন ওয়াহিদ, আমাদের রয়েছে মুসহাফে ফাতেমি, ফাতেমা নিকটে রক্ষিত কোরআন, সেটা তোমাদের কোরআনের তিন গুণ বড়, শুধু তাই না, আল্লাহে আল্লাহর কসম, মা ফিহি মিন কুরআনিকুম হারফুন ওয়াহিদ, তোমাদের এই কোরআনের একটি হরফও আমাদের সেই কোরআনের মধ্যে নাই। তাহলে ওরা কোন কোরআন মানে? আপনি যে মুসলমান বলছেন, কোরআন বাদ দিয়ে কেউ মুসলমান হবে? আগত আকিদার কথা বলছি। আল কাফি প্রথম খণ্ড 239 পৃষ্ঠা। আমরা যখন বুখারিকে যে স্থান দেই, কাফি তাদের কাছে এরকম উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব, যত রেফারেন্স মানে বিশুদ্ধ রেফারেন্স শিয়া মজহাবের এই কাফি গ্রন্থ থেকে, এদের ওখান থেকে রেফারেন্সটা নিয়ে আসলাম। আল কাফি প্রথম খণ্ড 239 পৃষ্ঠা, ইমাম জাফর সাদেক বলছেন, আমাদের কাছে মসাফে ফাতমি আছে যা তোমাদের কোরআনের চাইতে তিন গুণ বড় এবং তোমাদের কোরআনের একটা হরফ তার মধ্যে নাই। তাহলে বলে নিয়ে, তাহলে ওরা কোন কোরআন মানে? এরপরেও তাদেরকে আমরা মুসলমান বলবো? বলেন যতবার কি আছে। ইয়াজমন নৌরি তিবরাসি বড় আলেম নূরি আত-তাবরিসি, তিনি বলছেন এই সাহাবিরা কোরআনটাকে পরিবর্তন করে ফেলেছে, সেখানে যে সূরা ভিলায়াত ছিল এটা করে আউট করে দিয়েছে। আলম নাসাহা লাকা সদরাক ওরা ফানা লাকা জিক্রাত, তারপর কি ফাইন্না মাগাল ওসরি উসরা, তাই না? ওরা ফানা লাকা জিক্রাকে পরে ছিল অবে আলাইয়িন সিহরা, এই কথাটা সাহাবীরা আউট করে দিয়েছে। কে ওদেরকে বুঝাবে বলেন? এর অর্থ হল ওরা ফানা লাকা জিক্রাত, আমরা তোমার জিকিরকে তোমার স্মরণকে উচ্চ করেছি। মোহাম্মদের নাম সারা বিশ্বব্যাপী না, তোমার নামকে আমরা সারা বিশ্বে সমুচ্চিত করেছি। এখানে যোগ করে দিচ্ছেন অবে আলী সেহরা, তোমার জামাই আলীর নামটাকেও ঠিক ওরকম উঁচু করে দিয়েছে। বুঝতে পারছেন? এই আয়াতটা ছিল এই আবু বকর ওমর হিংসা করে আলীর পরে হিংসা করে ওটা হটাই দিয়েছে বলতে, আর কি শুনবে যদি এর উপরে বলতে কয়েক ঘন্টা চলে যাবে। এত বাজে কথা সব বাসাই করে দু তিনটা পয়েন্ট নিয়ে আসলাম। আসেন এবার তিন নম্বর যাই, সাহাবিদের সম্পর্কে তাদের ধারণা কি? জাফর সাদেক বলছেন কানান নাস আহলা রিদ্দাহ বাদা নবিয়ে ইল্লা সালাসা, নবীর মৃত্যুর পরে সকল মুসলমান মরদুদ কি মোরতাদ হয়ে গেছিল মাত্র তিনজন ছাড়া। এটা ঠিক নাকি কথাটা? আবু বকর ওমর মোরতাদ হয়েছিল? ভাষাটা হচ্ছে এই, আবার বলি, কানান নাস আহলা রিদ্দাতিন বাদা নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাসাতুন, নবীর মৃত্যুর পরে সকল মানুষ মুরতাদ হয়ে গেল ইল্লা সালাসাতুন, তিনজন ব্যক্তি ছাড়া। সে তিনজন কে? মিকদাদ ইবনুল আসওয়াদ, আবু যর আল গিফারি, সালমান আল ফারেসি, এই তিনজন ছাড়া আর সবাই মুরতাদ হয়ে গেল। তাহলে কি আমাদের সারি খলিফা থাকলো? উসুলুল কাফি তৃতীয় খণ্ড 85 পৃষ্ঠা। ইয়াকুলুন আল্লাহ, তার তাদের দরুদ, আমাদের দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওদের দরুদ শুনেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াল আন সানামায়ে কুরাইশ ও তাগুতাই হিমা ও ইবনাতাই হিমা আই আবু বকর ওয়া উমর ওয়া আয়েশা ওয়া হাফসা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে এবং তার পরিবারের উপরে। পরিবার মানে বুঝতে পারছেন তো, আলী এবং হাসান হোসেন এদের উপরে। ওয়াল আন, এবং তুমি লানত করো সানামায়ে কুরাইশ, কুরাইশের দুই মূর্তির উপরে, ও তাগুতাই হিমা দুই শয়তানের উপরে, ইবনাতাই হিমা তাদের দুটা মেয়ের উপরে, কে? আবু বকর ওমর, আর তাদের দুই মেয়েকে আয়েশা হাফসা। এটা হলো তাদের দরুদ। আপনি পড়তে পারবেন? আমি আবার বলি, দরুদটা মুখতে রাখবেন, কাজে লাগবে আপনাদের, যেই বাড়িতে ওয়াজ করে দিয়েন অনেক কাছে শুনেন ভালো করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়ালআন সানামায়ে কুরাইশ ও তাগুতাই হিমা ওয়া ইবনাতাই হিমা, আবু বকর বা ওমর বা আয়েশা বা হাফসা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে এবং তার পরিবারবর্গের উপরে, এবং লানত করো কুরাইশের দুই মূর্তির উপরে, সানাম মানে মূর্তি কিন্তু প্রতিমা, ও তাগুতাই হিমা তাদের দুই শয়তানের উপরে, ইবনাতাই হিমা তাদের দুই মেয়ের উপরে। এই দরুদ যদি পড়ে কেউ, এরপর তার সঙ্গে খাতির করা যাবে? এবার একজন বিখ্যাত আলেম নেমাতুল্লাহ জাজারি তিনি বলছেন, ইন্নানা লা নাজতামু আহলা সুন্নাহ আলা আলিহি ওয়ালা আলা নাবিয়্যিন, আমরা আহলে সুন্নাত জামাতের সঙ্গে কখনোই ঐক্যবদ্ধ হতে পারি না তাদের ইলাহ অর্থাৎ আল্লাহর ব্যাপারে ও আলা নবী এবং নবীর ব্যাপারে। বল নাকুল ইন্ন রব্বাল্লাযী খালাকা খলিফাতা নবীহি আবা বকর লাইসা রব্বুনা, আমরা বলি আমাদের রব হচ্ছেন তিনি যিনি তার নবীর খলিফা আবু বকরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের লাইসা রব্বুনা, উনি আমাদের রব নন, বুঝছেন। ইন্ন রব্বাল্লাযী খালাকা খলিফাতা নবীহি আবা বকর লাইসা রব্বুনা, যে রব তার নবীর খলিফা আবু বকরকে সৃষ্টি করেছেন সেই রব আমাদের রব নয়। নাউজুবিল্লাহ মিন যালিক, ওয়ালা যালিকা নবিয়্যু নবিয়্যান, এবং সেই নবীও আমাদের নবী নন যার নবীর যে নবীর খলিফা হচ্ছেন আবু বকর, ওই নবী আমাদের নবী না। কে সে কবি কে হবে তো আল্লাহ জানে, চিন্তা করেন। এবার আসেন আসল নেতার কাছে চলে যাই, খোমেনি কি বলছেন এই ব্যাপারে, উনি বলছেন ইন্না মিসলা হাউলাইল আফরাদ আবু বকর ও উমর, আগের কথাটা হল আল আনওয়ার নোমানিয়া দ্বিতীয় খণ্ড 287 পৃষ্ঠা, আগে যেটা বললাম একটু আগে, ওই রব আমাদের রব নয় যে রব আবু বকর সৃষ্টি করেছে, ওই নবী আমাদের নবী নয় যে নবীর পরে আবু বকর খলিফা হয়েছে। তারা এখন বোঝেন তারা আমাদের নবীকে বা আল্লাহকে পুরোপুরি স্বীকার করতে রাজি নয়, অর্থাৎ আল্লাহ কিন্তু শয়তানকেও সৃষ্টি করেছে তাই না, কিন্তু আবু বকর সৃষ্টি করেছে অথবা ওটা আল্লাহ হবে না, তা আবু বকর শয়তান সেটাই খারাপ ইবলিসের উপরে অর্থ তাই দাঁড়ায় না। খোমেনি বলছেন ইন মিসলা হাউলাইল আফরাদ আই আবু বকর উমর আল জুহাল আল হুমকা আল আফাকুন আল জাইরুন গায়রু জাদিরুন বিআন ইয়াকুনু মাওয়াদ আল ইমামা, আবু বকর উমরের ন্যায় জুহাল মানে জাহিল বহু বচন, হুমকা মানে আহমক, আফাকুন মিথ্যারোপকারী, জায়রুন অত্যাচারী, গায়রো যদি রায়েন এই ব্যক্তিদ্বয়ে উপযুক্ত নয়, বান ইয়াকুনু মাওতাল ইমামা নেতৃত্বের উপযুক্ত নয়, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এই যদি আকীদা হয় আপনি কি করবেন? এই কথাগুলো কোথায়? ইমাম খোমেনির ফার্সি বই কাশফুল আসরার 116 পৃষ্ঠা। এই ধরনের আকিদা নিয়ে তারা আশুরা পালন করছেন, আর আমরা কি আকিদা নিয়ে আশুরা পালন করব আপনারা ভেবে দেখবেন না। আবার মনে করিয়ে দিই, আকিদার মধ্যে পুরোপুরি তৌহিদ থাকতে হবে, রেসালাত থাকতে হবে, খাতমে নবুয়ত থাকতে হবে, এবং কোরআন ও হাদিস যে আল্লাহ প্রেরিত ইলাহি গ্রন্থ এ বিশ্বাস রাখতে হবে। এই চারটা বিশ্বাস থেকে সামান্যতম যারা এদিক সেদিক যাবে তারা মুসলমান থাকবে না, এবং সেই সঙ্গে সঙ্গে খোলাফায়ে আরবা সাহাবীদের সম্পর্কে সর্বোচ্চ ধারণা রাখতে হবে, কারণ কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমাদের সাহাবীদেরকে গালি দিও না, যদি তোমরা একজন ওহদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো তথাপি তোমরা আমার একজন সাহাবীর অর্ধ মুত সমান পরিমাণ মর্যাদার অধিকারী হতে পারবে না। এই হাদিস বুখারি মুসলিম যেখানে মজুদ রয়েছে সেখানে আমরা সাহাবীদেরকে গালি দিয়ে এই সমস্ত ফালতু ইমামগুলোকে মাথায় রাখবো এতে কল্পনাই করা যায় না। যে সাহাবীর সম্পর্কে সূরা তওবা 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এরা কারা? আসসাবিকুন আল আউয়ালুন, হিজরতকারী প্রথম যুগের কারা? আবু বকর ওমর ওসমান এরাই না? মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এরা ছিল মুহাজির এবং আনসারদের মধ্যে কারা ছিলেন? যারা বায়াতে উলা, বায়াতে আকাবা সানিয়া, বায়াতে আকাবা সালেসায় অংশগ্রহণ করেছেন, সেই যে বিখ্যাত সাহাবী আসাদুদ্দিন জুরারা প্রথম দিনে মদিনাতে গিয়ে ইসলাম কবুল করলেন মক্কায় হজের সময়, সেই 6 জন তরুণ তারাই তো ছিল আনসারদের মধ্যে সবার আগে। এই আসাদুদ্দিন জুরারার মাধ্যমে পৃথিবীতে প্রথম জুমা চালু হয়েছে, পরে আল্লাহর রাসূল হিজরত করার পরে গিয়ে উনি জুমা করলেন, কিন্তু শুরু করেছিলেন কিন্তু তার আগে থেকেই এই আসাদুদ্দিন জুরারা, এই তরুণ সাহাবীর অবদান আনসারদের সবার আগে। এই জন্য আল্লাহ পাক সেই অবদানের স্বীকৃতি দিয়ে প্রশংসা করছেন আসহাবুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের প্রথম দিককার যে সমস্ত মুসলমান, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা কেয়ামত পর্যন্ত তাদের যথাযথ অনুসারী হবে, তারাই হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। আমরা যারা আছি এই যুগে, আমরা কি ওইসব সাহাবীদের অনুসারী হব না অন্য কারো অনুসারী হব? যদি তাদের অনুসারী হতে পারি তাহলেই আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। অতএব আবু বকর, ওমর, ওসমান, আলী যারা জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের সম্পর্কে সামান্যতম কটূক্তি কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। তাদেরকে কাফের বলার অধিকার কোনো মানুষের নাই, এমনকি অমুসলিমরা পর্যন্ত তাদের প্রশংসায় একেবারে সবার উপরে চলে গেছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতের স্বাধীনতার জনক যাকে বলা হয় মহাত্মা গান্ধী, মিস্টার গান্ধী, তিনি পর্যন্ত বলেছেন 1947 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয়, তখন তিনি যে ভাষণটা দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, সে বলেছিলেন, হে আমার ভারতের জাতির, যদি তোমরা এই দেশে সত্যিকার অর্থে শান্তি কায়েম করতে চাও তাহলে ওই খলিফা ওমরের মতো শাসন ব্যবস্থা কায়েম করো। লালা লাজপত রায় বিখ্যাত রাজপুত নেতা, তিনি পর্যন্ত ওমরের প্রশংসা করে গেছেন। বিশ্ব ইতিহাস সর্বত্র ওমর এবং আবু বকরের প্রশংসা একবারে পঞ্চমুখ। আর সেখানে শিয়ারা বলছে তারা মুরতাদ মুসলমানও ছিল না, ইবলিসের চাইতেও খারাপ, যে আল্লাহ আবু বকরকে সৃষ্টি করেছে আমরা ওই আল্লাহকে মানি না, যে রসুল যে নবী আবু বকরকে খলিফা বানাইছে আমরা ওই নবীকে মানি না। কি মানে তারা? আল্লাহ নবী মৃত্যুর আগের দিন, মৃত্যুর দিন পর্যন্ত বারবার বলছেন কাগজ এনে দাও আমি লিখে দিই, আমি দেখতে পাচ্ছি ওরা বিভ্রান্ত হবে। আয়েশা বলছেন আপনি এটা করবেন না, এমনকি সদর ওয়াক্ত সালাত যে আদায় করেছেন ইমামত করেছিলেন আবু বকর, এটাও আয়েশা নিষেধ করেছিলেন, হে আল্লাহ রসুল যদি আপনার আমার আব্বাকে যদি আপনি ইমাম বানিয়ে যান লোকেরা ভাববে আল্লাহ রসুল ঔষধ করেছেন আবু বকরকে খলিফা করার জন্য, আর আমাকে লোক দায়ী করবে আমার পরামর্শে আপনি এই কাজটা করেছেন, আপনি এটা করেন না। আবু বকর আল্লাহ রসুল এমন ধমকটা দিলেন, আন্তুম কা সাওয়াহেবে ইউসুফ, তোর ইউসুফের সহচরীদের মতো হয়েছ, ওই যে বিয়াদ মেয়েরা দুলেখার নামটা আছে না, এরা যেভাবে ইউসুফকে ঘায়ল করার চেষ্টা করেছিল, তোমার কি ওইরকম হয়েছে নাকি যে আমাকে ঘায়ল করছো? আমি একটা নির্দেশ দিচ্ছি যে আবু বকর ইমামত করবে, তুমি নিষেধ করছো? চিন্তা করেন, যাতে আয়েশার গায়ে দোষটা না আসে এই জন্য তিনি বারবার চেষ্টা করেছেন, আর সেইটাই দোষ দিচ্ছে এরা। আল্লাহ রসুলের পরে মুসলিম উম্মার মধ্যে আবু বকরের চেয়ে সর্বোত্তম ব্যক্তি সে যুগে কেউ ছিল না আর হবেও না পশ্চিমকালেও, আর সেই মানুষটার সম্পর্কে কি বাজে চিন্তাধারা তাদের মধ্যে আছে। অতএব সাবধান, তাদের দেখা দেখি বহু সুন্নি মুসলমান তাজিয়া করবে, আশুরা করবে, অনুষ্ঠান করবে, আর বলবে কি হাক আর বাতিলের লড়াই হয়েছে, সবাই এখন হোসেন হও আর এজিদ ধ্বংস করো, এজিদ হল সরকার আর আমরা হলাম হোসেন। আলটিমেটলি তাই তো বলে। মনে রাখতে হবে মুসলমানের এই আকিদাটা একটা নদীর মতো, যখন আকিদা থেকে আপনি বিচ্যুত হবেন তখন নদীর থেকে বেরিয়ে প্লাবন যেমন এদিক সেদিক চলে যায়, আপনি বিচ্ছিন্ন একটা দ্বীপে পরিণত হবেন। এই আকিদার মধ্যে থেকে আমাদের মধ্যে যত ইখতলাফ হয় মারামারি কাটাকাটি যাই হতে পারে, আর রাজনৈতিক নেতৃত্ব লাভ করা ঢেউয়ের মতো, যখন যার পক্ষে মানুষের ঢেউ ওঠে তখন সেই ঝড়ে পড়ে একটা কলাগাছে পর্যন্ত প্রধানমন্ত্রী হয়। খালি ঝড় তোলা দরকার, মানুষ তো আল্লাহ বানাইছে হুজুগই করি, হুজুগ তুলতে পারলেই হয়ে গেল বড় নেতা, এটার হক আর বাতিলের লড়াই নয়, এটা দিয়ে কখনোই হক বাতিলের মানদণ্ড নয় মনে রাখতে হবে। যখন যাদের পক্ষে জনমত আসে তখন তাদের পক্ষে নেতা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু হক বাতিল নির্ণীত হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মানদণ্ডে, আল্লাহর ওহির মানদণ্ডে, যার শাসন, যার কথাবার্তা, যার চলাফেরা সব কিছু কোরআন এবং সহিহ হাদিসে অনুকূল হবে, সেটাই হল বিশুদ্ধ ইসলাম। এর বাইরে সব কিছুই অশুদ্ধ মনে রাখতে হবে। এই মাপকাঠি নিয়ে আমাদের জীবনে চলতে হবে। শিয়াদের মধ্যে 32টা দল আছে, বড় দল হল ইসনা আশারিয়া দল, এদেরটাই খালি বললাম, আরগুলো যদি আপনি এখন শোনেন তো আপনার এখানে বসা যাবে না। একটা দল আছে গালি, তারা বলে কি জানেন, জিব্রাইল পথ ভুল করে কোরআন নাজিল করেছে মোহাম্মদের উপরে, এটা দ্বিতীয় আয়াত আছে আলীর উপরে, এরকম যদি বলা শুরু হয়ে যায় অবস্থা খারাপ হয়ে যাবে, এগুলো আর ঢুকবেন না। এত নোংরা আকিদা নিয়ে, আর নেকার মতার আকিদা তো আছে, যদি আপনি ইরানি হতে পারেন, শিয়া হতে পারেন, রোজ একটা বিয়ে করেন কোনো সমস্যা নাই, কারণ ওইটা তাদের আকিদা হলো এই, নিজের বউয়ের চাইতে ওই একটা শাড়ি দিয়ে দু মাস রেখে একটা বউ যদি আমরা করি তো ওই বউয়ের পেটে যে সন্তান হবে ওটা নাকি নিজের বউয়ের সন্তান চাইতে অনেক অনেক গুণ নেকির হক সৎ কর্মশীল সন্তান হবে, ওটা ফজিলত নাকি বেশি, ওটা তো জেনা পরিষ্কার। যারা কেয়ামত আল্লাহ রসুল বিদায় হজের দিন ফতে মক্কার দিন কেয়ামত পর্যন্ত নিকায় মতো হারাম করে দিয়ে গেছেন আর ওনারা ওটা হালাল করে দিয়েছেন, আরো ফজিলত বয়ান করছেন কি ওই নেকায় মতার বাচ্চারা নাকি আসল বাচ্চার চাইতে আরো ভালো হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এখানে বসবাস করে, ওই 10-12 বছর বাড়ি যায় না, ওরা যানজটের ঠেলায়, কি বলে সেশন জটের ঠেলায়, 3 বছরের ক্লাস 6 বছরে শেষ হয় না, যদি ওরা ওই হলের মেয়েদের সঙ্গে এই হলের ছেলেদের সঙ্গে যদি একটা শাড়ি দিয়ে যদি বিয়ে করে বাপ মাকে ও টেরিফাইল না চললো মজা সারা জীবন ধরে, সমস্যা কিছু নেই, শিয়া হতে পারলে জায়েজ আছে এগুলো, সুন্নি থাকলে হারাম মনে রেখে। এই ধরনের আজে বাজে আকিদা দিয়ে যদি তারা ধর্ম বানিয়ে যদি নিজেরা ওটাকে পালন করার জন্য কারোর উপরে চাপ সৃষ্টি করে, হতে পারে তাদের কাছে অ্যাটম বোম আসতে পারে, অ্যাটম বোম দিয়ে কখনো মিথ্যাকে সত্য বানানো যায় না। মানুষ নিহত হবে আকিদার জন্য, মুসলমান শহীদ হয়েছে স্যার আকিদার জন্য, তাই নয় কি? আমরা কি কতবার এগুলো আপনাদের সামনে শুনিয়েছি, কোজমান মরে গেল, 4 জন কাফেরকে হত্যা করলো, মৃত্যু সহ তাকে বলালো তুমি যে যুদ্ধ করলে তুমি কি নিজের বংশের গৌরবের জন্য যুদ্ধ করলে না আল্লাহর মহব্বতে যুদ্ধ করলে? কিসের আল্লাহর মহব্বত? আমার বংশের গৌরব রক্ষা ছিল আমার মূল উদ্দেশ্য, এজন্য তো লড়াই করেছি। ওহদের যুদ্ধে 4-4টা কাফেরকে হত্যা করা সত্ত্বেও সে কাফের সে জাহান্নামে হয়ে গেল, অথচ এক রক্ত সালাত আদায় না করে ইহুদি সন্তান উসাইরিম যুদ্ধ করতে গিয়ে কলমা পড়ে যুদ্ধে নামলো, জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। তার কমের লোকরা বললো উসাইরিম তুমি তো ইহুদি, তুমি এখানে কেন? না, আমি আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান এনেছি, আমি মৃত্যু হচ্ছি ইসলামের উপরে, আল্লাহ রসুলকে আমার সালাম দিও। আল্লাহ রসুলকে বলা হলো, উনি বললেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়ালাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা ওয়া ফি রাওয়াতিন আবি হুরায়রা ওয়ালাম ইয়াসজুদ সিজদাতান ওয়াহিদা। আল্লাহ রসুল বললেন অবশ্যই ও জান্নাতি, এবং আবু হুরায়রা বলছেন সেই এক রক্ত সালাত আদায় করেনি, একটি সেজদাও কখনো আল্লাহর জন্য করেনি, অত সে জান্নাতে চলে গেল। আল্লাহ রসুল বলছেন আমলা কালিলান উজিরা কাসিরান, আমল করলো কম নেকি বলে সবচেয়ে বেশি, আমাদেরকে ছাড়িয়ে গেল। কিসের কারণে? আকিদার কারণে। তবে হে মুসলিম উম্মাহ, তোমার আকিদাকে সাবধান রেখো, আকিদা যেন এই শিয়াদের অত্যাচারে ধ্বংস না হয়ে যায়। সামান্য যদি দুর্বল হয়ে যায় তোমার আকিদার মধ্যে ঘুণ ঢুকে যায়, তো ঘুণ বাঁশ যেমন কোন বাঁশ নয়, তোমার ঘুণে ধরে আকিদা ঠিক তেমনি তোমাকে জান্নাতে নিতে পারবে না। তো আকিদা মজবুত রাখেন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে কোনো কিছুই গ্রহণীয় নয়, এটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ আকিদার উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন।